কি সুখে বলো কি সুখে, এত দুঃখ ব্যথা সয় লোকে, তবু যে কেন ভালোবাসে, কেন যে তবু ভালোবাসে, তবু যে কেন ভালোবাসে, কেন যে তবু ভালোবাসে, কি সুখে বলো কি সুখে, এত দুঃখ ব্যথা সয় লোকে, তবু যে কেন ভালোবাসে, কেন যে তবু ভালোবাসে, তবু যে কেন ভালোবাসে, কেন যে তবু ভালোবাসে, কি সুখে বলো কি সুখে। বুঝে কেন ভালোবাসে, কেন যে তবু ভালোবাসে, লোকে ভালোবাসে, কেন যে তবু ভালোবাসে, তবু যে লোকে ভালোবাসে, কেন যে তবু ভালোবাসে, কিছু বুঝে লোকে ভালোবাসে, কেন যে তবু ভালোবাসে, তবু যে লোকে ভালোবাসে, কেন যে তবু ভালোবাসে, কি সুখে বলো কি সুখে। এই মনে আঘাত কত মনে, কেউ পায় কি হিসাব তার গুনে, তবু যে লোকে ভালোবাসে, কেন যে তবু ভালোবাসে, তবু যে লোকে ভালোবাসে, কেন যে তবু ভালোবাসে, কি সুখে বলো কি সুখে, এত দুঃখ ব্যথা সয় লোকে, তবু যে কেন ভালোবাসে, কেন যে তবু ভালোবাসে, তবু যে কেন ভালোবাসে, কেন যে তবু ভালোবাসে, তবু যে কেন ভালোবাসে।